ইমন ভাই বোন আসলো গাড়ির দিকে, তুমি দিল না ত্রিপন ভাই বোন এসে ও খাবে, বুঝতে পারছেন? ও বলতে হবে না হাওলা হওয়া হবে না, কিন্তু আমার জামা আমরা আমরা কেউ এরকম ত্রিপন না। আচ্ছা অন্য রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল দাইফ হাক্কুন আলা কুল্লি মুসলিম ফমান আসবাহা বিফিনাইহি ফাহুয়া আলাইহি দাইন ইন শাআ ইক্তাদা ওয়া ইন শাআ তারাক। প্রতি মুসলমানের উপর মেহমানের হক, তার রাতের হক আছে। এখন আসলো, এটা হলো তোমার উপর কর্জ, সে যদি না যায় এটা তোমার উপর কর্জ, সে চাইলে ওটা নিতে পারবে তার হক, আর যদি চায় সে অসুবিধা নেই। অর্থাৎ মেহমান যদি আসে সে তার হক আদায় না করে এই অবস্থায়, সে চাইলে আপনার বাড়িতে আসলো, আপনার আঙ্গিনায় আসলো, আপনি দিলেন না হক, সে চাইলে যেভাবে হোক সে নিতে পারে হক, আর যদি চায় অসুবিধা নেই, দিল না কি করেছেন। এরা কি বুঝা গেল, আপনি যদি মেহমানের হক আদায় না করেন তাহলে এটা জায়েজ হবে? তার হক থেকে অন্য রেওয়ায়েত এরকম, আদ-দিয়াফা থালাথু আইয়াম হাক্কুন লাযিমুন ফামা কানা বা'দ যালিকা ফাসাদাকা। তিন দিন পর্যন্ত মেহমানদারি করা হক, লাজিম জরুরি মানে ওয়াজিব, ওর হক তিন দিন পর্যন্ত তার হক আদায় করতে হবে, ওয়াজিব হক লাজিম। হক বলেছেন তো আবার কি বলেছেন, লাজিম স্পষ্ট করে বলেছেন। এরপর যদি হয় তাহলে এটা হবে সাদাকা। এরকম অন্য রোগায় এরকম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فليكرم ضيفه. قالها ثلاثة. قال رجل وما كرامة الضيف يا رسول الله؟ قال ثلاثة أيام فما زاد بعد ذلك فهو صدقة. النور بعد الضيافة ثلاثة أيام فما زاد فهو صدقة وكل معروف صدقة. ما شاء الله صدق اكتي الله رسول صلى الله عليه وسلم جي بكتيمان رحي الله ركور آخرة في الدين ركور شيجنو ضيف القدر كوري ضيف ملكي مهمان মেহমানের হক আদায় করে। একথা বললেন কিনবা এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা কারামাতুদ দাইন, মেহমানের হক কতটুকু, সম্মানের সম্মান করব যে আর সময় কতটুকু, এটি তিনি বুঝাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ثلاثة أيام তিন দিন ফামা যাদা বাদ যালিকা ফাহুয়া সাদাকা। তবে এখানে উলামায়ে কেরাম বলেছেন যারা যদি মুসাফির হয় বাইরের থেকে এসে ওরই প্রতিবেশী দিনে এসে প্রত্যেকদিন টপ হবে নাকি, এটা সাধারণত আমরা বুঝি বাইরের থেকে এসছে অন্য জায়গায় থেকে এসছে ও হবে হয় হক ওর হক হবে, আর যে আশপাশে, হ্যাঁ যে ব্যক্তি আশপাশে আছে সে গরিব হলে মিসকিন হলে তার হক হবে ওই হিসাবে, আর মেহমানদারের হক সাধারণত স্থানীয় লোক যে আসলো বাইরের থেকে, আপনার গ্রামের লোক না বা পাড়ার লোক না, সাধারণত আমরা আমি যা মনে করি সাধারণত আমরা যাদেরকে মেহমান মনে করি আদেশ আরো স্পষ্ট, চাই মুসাফির তেই নাও, চাই মুসাফির তেই নাও, কিন্তু কোনো কোনো রাতে আমি মুস্তাজ দিয়ে আছি ওটা সফরের অবস্থায় আপনার কাছে এসেছি, তাহলে সফর যদি আপনি বলেন সফরের অবস্থায় তাহলে কি এরকম 100 মাইল দূর থেকে আসলে বস হবে না, এটা আমাদের আমাদেরকে বুঝতে হবে তার মানে কোনটা, ওই সফরের দূরত্ব শর্ত হবে, তারপরে সফর আমরা বুঝি কোনটা কোনটা। তো এটা মেহমান কে না, এটা আমাদের সাধারণত মানুষের এলাকা এলাকায় যে রেওয়াজ কথা আছে ওই অনুযায়ী মানুষ চলবে, বলবো ও আমার মেহমান, আমরা বুঝি কিনা, যে আপনার পাড়া সবসময় আসে যাও ওকে আমরা মেহমান বলি নাকি, আমরা নিজেই বলি না। তো আমরা আলহামদুলিল্লাহ এ বিষয়ে এদের তথ্য নেওয়ার প্রয়োজন নেই, আমরা সাধারণত যাদেরকে মেহমান মনে করি এদের হক হবে কয়দিন পর্যন্ত, আর এরপরে যদি খাওয়ান তাহলে সদকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে বলেছেন তুমি বেশি দিন পর্যন্ত থাকো না যাতে তোমার মেজবানের কষ্ট হয়। আল্লাহ আমাদের হেফাজত। তো আমি আমার এক ভাই আপনার মুসলিম ভাই সে আকিদা বিশ্বাসে হয়তো বেশ কম থাকতে পারে, সে বলেছে ঘুরে এলাকার লোক সভ্য আমাদের বড় না ভাই বলছে মেহমান যদি ওখানে যায় যেমন বাংলাদেশ থেকে গেছে ইন্ডিয়াতে দূর কত বড় পাস নেই চার পাঁচ দিন তো থাকবেই সপ্তাহ দুই সপ্তাহ থাকবে না ও দুই একদিন হয়ে গেলে বলে আচ্ছা যাবে কখন জানি না আল্লাহ আমাকে ওই লোকটি বলেছে তো আমরা কেউ যেন এরকম না হয় এসেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ও তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবেন কখন আগে থেকে যাবেন কখন তার কি মেহমানের হকা দেয় হলো এগুলো কিন্তু জরুরি চাই ও হোক আর আমি আমাদের সকলে আপনার মেহমানকে খাওয়ালেন আপনি নিজে কিনে হয়তো সব মেহমানকে খাওয়ালে তো সব আর এটা আল্লাহ রসুল সাহেব ওর হক তুমি আদায় করবে তুমি হক যদি আদায় করো এটাও হচ্ছে সদাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সদাকা দিলে মাল কমে না তো মন প্রশস্ত মন দিয়ে লোকজনকে খাওয়াবেন নিজে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন ইনশাআল্লাহ কামাইয়ের মধ্যে বরকত হবে বেশি বেশি আল্লাহ পাক হালাল কামাই করার তৌফিক দিবেন আপনি কিভাবে আসবেন বলতে পারবেন না ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব আল্লাহর বিধিবিধান পালন করে যদি আপনি চলেন আল্লাহ পাক আপনাকে বের হওয়ার পথ করে দিবেন আর আপনাকে কল্পনার রিজিক দান করবে এটা আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকায় তার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আমাদের দেশের হেফাজত করো মুসলমানদের ইমান আমলের হেফাজত করো আল্লাহ তালিমদের নিশ্চিত মুসলমানদের হেফাজত করো মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আল্লাহ মুসলমানদেরকে মুসলিমদেরকে মুসলিম হওয়ার তৌফিক দাও আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দাও পরিপূর্ণ মুসলিম পরিপূর্ণ ইমানদার হিসেবে আল্লাহ আমাদের মধ্যে যেসব ত্রুটি রয়েছে আল্লাহ সব ত্রুটি দূর করে দাও হিংসা বিদ্বেষ আমাদের মন থেকে দূর করে দাও মন থেকে আল্লাহ সব রকমের কলুষতা দূর করে দাও অহংকার বুধ আমিত্ব বুধ এইসব তুমি দূর করে দাও আল্লাহ আমাদের মনকে তুমি পাক করো اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا اللهم أطل حياتنا على طاعتك واغفر لنا ذنوبنا وأحسن أعمالنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم